আমার অত্যন্ত আদরের স্নেহে মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বড়রা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে প্রায় মধ্যরজনীতে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আমাদেরকে যে মহান রাব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলো যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আজকে ইসলামী সম্মেলন আমাদের জন্য সফল এবং সার্থক হবে। আর বেশিক্ষণ আলোচনা না করে আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার জন্য। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা বেশি সময় দীর্ঘ সময় আলোচনা করব না, যে অল্প সময়ে আলোচনাটুকু করব আমরা একটু মনোযোগের সাথে ধৈর্য ধরে বসার চেষ্টা করব। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে, সেই বিষয়টি হল আহমিয়াতুল আকীদা আস-সহিহা, অর্থাৎ আকীদা বিশুদ্ধ করা, আকীদা সহি করার গুরুত্ব সম্পর্কে। এই বিষয়টি আমরা সবাই প্রায় কম বেশি জানা আছে, কারণ আজকের যে মাহফিল এখানে যে শ্রোতা তারা কিন্তু মানে আবেগময় হয়ে কিছু না বুঝে এখানে ওয়াশুনার জন্য আসা হয়। যারা এখানে এসেছেন এই শ্রোতারা মূলত সহি আকীদা সম্পর্কে কিছু না কিছু অবগত আছেন, এই কারণে আজকের এই ওয়াজ মাহফিলে আসা তাদের সৌভাগ্য হয়েছে। যারা সহি আকীদা সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, সহি আকীদা সম্পর্কে ধারণা নাই, তাদের কিন্তু এই ওয়াজ মাহফিলে আসার সৌভাগ্য হয়। এজন্য আমার আলোচনার বিষয়টা আপনাদের মোটামুটি সকলেরই জানা একটা বিষয়, তবে জানা বিষয়গুলোই আমরা যদি বেশি বেশি আলোচনা করি তাহলে এই বিষয়গুলো আমাদের অন্তরের ভিতরে এমন শক্তভাবে বদ্ধমূল হবে যার দ্বারা আমাদের ঈমান এবং আমল আরো সুন্দর হবে, আরো বিকশিত হবে, আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যে বিষয়টি আমাদের আলোচনা সেটি হল আকীদা। প্রথম বুঝতে হবে আকীদা কি জিনিস, তারপরে বুঝতে হবে আকীদা আবার সহি হয় কেমনে বাতিল হয় কেমনে, সহি আকীদা কি জিনিস, বাতিল আকীদা কি জিনিস। এরপরে বুঝতে হবে আমার আকীদা যদি ঠিক না হয়, আমার আকীদা যদি বাতিল হয় তাহলে অসুবিধা কি, আর আকীদা যদি আমার সহি হয়, আকীদা যদি বিশুদ্ধ হয় তাহলে আমার লাভটা কি। এই কয়টা জিনিস আমি সংক্ষেপে অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা আকীদা কি জিনিস, আকীদা কাকে বলে। আকীদা শব্দটি উকতাতুন থেকে এসেছে, উকতাতুন মানে ঘিরা দেওয়া, ঘিরা লাগানো, অজ্ঞাতনের বহুবচন ওকাদ। কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা আল ফালাক। সূরা ফালাকের মধ্যে আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই সূরাটা তো আমরা সবাই জানি, জানি না দেখেন। আমি বলছি প্রথমে যে আজকে যে ওয়াজ করবো সবাই সব আমরা জানি, সব জানা জিনিস। তাহলে এই সূরা আল ফালাক আমাদের সবাই জানা, সবাই মুখস্থ। এমন কোন মুসলিম খুঁজে পাওয়া মুশকিল যার সূরা আল ফালাক মুখস্থ নেই। সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ মুখস্থ। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, قل اعوذ برب الفلق। দুনিয়ার মানুষকে মুমিনদেরকে এই কথাটুকু ভালো করে জানিয়ে দাও, اعوذ برب الفلق, আমি আশ্রয় প্রার্থনা করি, আমি আশ্রয় চাই ওই রব্বুল আলামিনের কাছে যিনি রব্বুল ফালাক, যা পরিচয় হলো রব্বুল ফালাক। সেই রব্বুল ফালাকের কাছে আমি আশ্রয় চাই। কিসের থেকে কিসের থেকে? অনেকগুলো জিনিস আল্লাহ পাক এখানে বলছেন, তন্মধ্যে একটা হলো ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। গিরা সমূহের মধ্যে যে সকল নারীরা ফুৎকার দিয়ে থাকে, ওই ফুৎকারকারীদের ফুৎকারের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাই। সুবহানাল্লাহ। ফুৎকারকারী কারা? তারা হলো জাদুকারী, যারা জাদু করে, এদেরকে বলা হয় না পাতা। ফিল উকাদ, গিরা সমূহের মধ্যে তাহলে আকীদা মানে হলো ঘিরা লাগানো, আকীদা মানে ঘিরা দেওয়া। বিয়ের অনুষ্ঠান হয় আমাদের দেশে, আমরা বলি যে আত্মের অনুষ্ঠান হবে, আত্মের প্রোগ্রাম হবে। কিশোরের নায়ক তারা আপনাদের এদিকে বলো না যে আত্মের অনুষ্ঠান হবে, আত্মের প্রোগ্রাম হবে। বিবাহের অনুষ্ঠানে অনুষ্ঠানটাকেও আমরা বলি আত্ম। এ আত্ম মানে অপরিচিত একজন ছেলে আর একজন মেয়ে, এই দুজনের মধ্যে আমরা ঘিরা লাগাই। এই জন্য এই অনুষ্ঠানটার নাম হল আকীদার অনুষ্ঠান, মানে ঘিরা লাগানোর অনুষ্ঠান। তাহলে আকীদা মানে ঘিরা লাগানো। এই ঘিরাটা দুই দিকে লাগতে পারে, বিভিন্ন দিকে ঘিরা লাগতে পারে। যদি ঘিরাটা লাগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহর বান্দার যদি ঘিরা লেগে যায়, এটার নাম সহিহ আকীদা। সুবহানাল্লাহ। আর যদি গিরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না লেগে শয়তানের সাথে লেগে যায়, বা কোন কুফরের সাথে, কোন শিরকের সাথে, কোন বিদআতের সাথে, তখন এই আকীদাটার নাম বাতিল আকীদা। তাহলে আমরা সহি আকীদা বাতিল আকীদা বুঝতে পারছি। আকীদা মানে গিরা লাগে, তাহলে সহি আকীদা মানে ওই ঘিরাটা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর আমার সাথে। সুবহানাল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি ঘিরাটা লাগানো যায়, এটার নাম হলো সহিহ আকীদা। আল্লামা শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ গত শতাব্দীর অন্যতম একজন মুজতাহিদ, একজন ফকীহ, একজন মুহাদ্দিস, তিনি বলেন, আল আকীদা আস-সহীহা ইয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহি আকীদাটা হলো ইসলামের দ্বীনের আসাস, দ্বীনের মূল ফাউন্ডেশন, দ্বীনের মূল ভিত্তি। ওয়া আসাসুল মিল্লাহ, এবং এটা সমস্ত মুসলিম মিল্লাতের ঐক্যের ভিত্তি, ঐক্যের ফাউন্ডেশন। অর্থাৎ আকীদা সহি হয়ে যাওয়া এটার উপরে সম্পূর্ণ দিন নির্ভরশীল। যার আকীদা সহি হবে তার আমল সহি হবে, যার আকীদা গণ্ডগোল থাকবে তার আমলেও গণ্ডগোল থাকবে, যার আকীদা বিশুদ্ধ হবে তার কথাবার্তা বিশুদ্ধ হবে, যার আকীদা গণ্ডগোল তার কথাবার্তাও থাকবে গণ্ডগোল। অর্থাৎ একজন মানুষের কথাবার্তা, কাজকর্ম, চাল চলন সব কিছু আকীদার উপরে নির্ভরশীল, কারণ আকীদাই হল তার মূল ফাউন্ডেশন। মানুষের ভিতরে যেই বিশ্বাসটা লুকাইল থাকবে ওই বিশ্বাসের আলোকেই মানুষ কাজ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাদ্দিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। দুনিয়ার প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মানব সন্তান ইউলাদু আলাল ফিতরা, আল্লাহর রব্বুল আলামিনের দেওয়া ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ঈমান নিয়ে, বিশুদ্ধ আকীদা নিয়ে প্রত্যেকটা শিশু দুনিয়াতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে, যখন কোন শিশুকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান, প্রত্যেকটা শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন সজদারত অবস্থায় দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে ঢুকতে হলে, আল্লাহর জমিনে ঢোকার পারমিশন পাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে সজদা না করে আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর জমিনে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শিশুর অন্তরে ফিতরাত লুকাইত রেখেছেন, ইসলাম লুকাইত রেখেছেন, বিশুদ্ধ আকীদা লুকাইত রেখেছেন। ফা আবাওয়াহু ইউহাদ্দিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুদিন পরে দুনিয়াতে আসার পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে খ্রিস্টান বানায়, মা বাবা তাকে অগ্নি পূজারি বানায়। ওটা তার আকীদাটাকে নষ্ট করে দিয়ে, তার আকীদাটাকে ধ্বংস করে দিয়ে তাকে ইহুদি বানায় ফেলায়, খ্রিস্টান বানায় ফেলায়, অগ্নি পূজারি বানায় ফেলায়। তাহলে এই যে ছেলেটা, মেয়েটা, মানব শিশুটা ইহুদি হয়, খ্রিস্টান হয়, অগ্নি পূজারী হয়, কিসের কারণে? তার আকীদার পরিবর্তন হওয়ার কারণে। কিন্তু দুনিয়াতে আসে সহি আকীদা নিয়ে। আজকে এই মাহফিলেতে আপনি এসেছেন, এই পর্যন্ত বাড়ি থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে এসেছেন, আপনাকে কিসে এনেছে বলো তো দেখুন? ইমান। কিন্তু আকীদা আপনাকে টেনে নিয়ে আসছে। আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আজকে এখানে আকাদতে যে ইসলামী মহাসম্মেলন, এখানে গেলে আমার কিছু লাভ হবে। এই বিশ্বাস যদি অন্তরে না আসে আপনি জীবনে ওই মাহফিল পর্যন্ত হেঁটে আসতে পারবেন না। তাহলে আগে আকীদা, তারপরে আমল। আগে আপনার আমার অন্তরে এই বিশ্বাস ঢুকতে হবে যে আকাদতে মাহফিলে গেলে আমার লাভ আছে, আমি দিন সম্পর্কে কিছু জানতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কথা শুনবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা শুনবো। এই বিশ্বাস যখন আপনার অন্তরে বদ্ধমূল হবে, তারপরে আপনি দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে এই পর্যন্ত আসতে পারবেন। মানে আপনার বিশ্বাস, আপনার আকীদা আপনাকে এই পর্যন্ত টেনে আনবে। আকীদা যদি হয় না, ওখানে গিয়ে লাভ নাই, ওখানে আর কি শুনবো, ওইটা শুনে লাভ কি? এই আকীদার মধ্যে যদি, বিশ্বাসের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে আপনি এই পর্যন্ত আসতে পারবেন। এই জন্য যতজন এখানে আসছেন এবং আমি সহ যতজন এখানে আসছি, সবাইকে আগে বিশ্বাস, তারপরে এখানে আসা হয়েছে এবং বিশ্বাসে আমাদেরকে এখানে টেনে এনেছে। তাহলে এক্ষেত্রে মূল ভূমিকা পালন করে বিশ্বাস, আকীদা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত وإنما لكل امرئ ما نوى আকীদাটা বিশ্বাস তো থাকে অন্তরের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দুনিয়ার সমস্ত আমল সমস্ত কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইম্রিইন মা নাওয়া, প্রত্যেকটা মানুষকে তাই দেওয়া হয় যা সে নিয়ত করে, ওই নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমলের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আজকের এই মাহফিলে আসা, এই মাহফিলে বসা, এই মাহফিলে কথা বলা, এই মাহফিলে আলোচনা শোনা, সবকিছু কিন্তু নিয়তের উপরে, আকীদার উপরে, বিশ্বাসের উপরে নির্ভরশীল। বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করছেন মাহফিলে আসতেছেন কথা বলার দাবি? অনেকে মনে হয় নিয়ত ছাড়া চলে আসছেন, নিয়ত করে আসছেন জি। ও আল্লাহ, আল্লাহ দেখছেন এক সপ্তাহ আগে থেকে নিয়ত করে ফেলছেন, কিভাবে করছেন? নাওয়াই তো ইলাল মাহফিল কি আকালো মিন টাঙ্গাই, এভাবে নিয়োগ করছেন, কেমনে করছেন? তাহলে আমরা বুঝছি নিয়ত করা লাগে না, নিয়ত করতে হয়। নিয়ত করা লাগে, নিয়ত করা লাগে না। এই যে মাহফিলে আসছি, নিয়ত করে আসছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের আলোকে আমাকে আপনাকে ফজিলত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের দিকে তাকান না। কার চেহারা কত সুন্দর, কার বড়ি কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা দেখেন না। কার সম্পদ বেশি, কার সম্পদ কম, আল্লাহ রাব্বুল আলামিন এটাও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখে তোমার অন্তরের দিকে, কালবের দিকে, আর তোমার আমলের দিকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, সমস্ত আমলের সম্পর্ক কালবের সাথে, সমস্ত আমলের সম্পর্ক ইমানের সাথে, সমস্ত আমলের সম্পর্ক কলবের সাথে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন কলবিকুম, তারপরে বলছেন ওয়া আমালিকুম, আগে অন্তর, আগে কালব, তারপরে আমার। অনেকে বলে যে ভাই মসজিদের মধ্যে দেখি কত মানুষ নামাজ পড়ে, ঠিক মতো রুকু করে না, ঠিক মতো সেজদা করে না, ঠিক মতো বৈঠক করে না, হাতটা কিভাবে বাঁধতে হবে এটা জানে না, বসতে হবে কিভাবে এটা জানে না, রুকু অবস্থায় কোন দিকে তাকাইতে হবে, সেজদার অবস্থায় কোন দিকে তাকাইতে হবে এটা জানে না, তাকবীর তাহরিমা বলে ছাড়ে দিকে তাকায় তাকায় দেখে, কোন দিকে তার দৃষ্টি থাকবে এটা জানে না, নামাজের নিয়ম কানুন জানে না, তাকে একটু নামাজের নিয়ম কানুনটা শিখাই দেন। আমি বলি আমার ভাইরা এবং বোনেরা শুনেন, আসলে তারে আগে নামাজ শেখানো দরকার না, আগে তারে ইমান শেখানো দরকার। এই লোকের ইমানের ভিতরে সমস্যা আছে, এই লোকের ইমানের সমস্যা, আকীদার সমস্যা, তার এখনো আকীদাটা বিশুদ্ধ হয় নাই, আকীদাটা সহি হয় নাই। যদি আকীদাটা সহি হইত তাহলে সে নিজেই খুঁজত তার নামাজ তাকে সহি হবে। সহি হাদিসে কেমনে নামাজের কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়তে বলছেন, এটা সে নিজেই খুঁজত, এটা তার ইমানে তাকে খুঁজতে বাধ্য করত, আকীদা তাকে খুঁজতে বাধ্য করত, কিন্তু সে খুঁজে না, জানবে মনে চায় তার নামাজ পড়তেছে তার ইচ্ছা মতো, তার অর্থ হইল এটা তার আমলের সমস্যা না, তার ইমানের সমস্যা, তার আকীদার সমস্যা, আকীদা বিশুদ্ধ হয় নাই। অনেক মসজিদে দেখি কিছু আমল নিয়ে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, আমিন জোরে বলবে না আসতে বলবে, এটা নিয়ে ঝগড়াঝাটি হয়, হাত কোথায় বাঁধবে এটা নিয়ে ঝগড়াঝাটি হয়, আসলে ওখানে আমলের চেয়ে গুরুত্বপূর্ণ হল আকীদার মধ্যে গণ্ডগোল, আকীদা ঠিক নেই। আকীদা যদি বিশুদ্ধ হয় এগুলো নিয়ে কোনদিন দুই কথা ঝগড়া বাদে মারামারি কিছুই হবে না। বাইতুল্লাহর মধ্যে গিয়ে দেখেন, মসজিদে নববীতে গিয়ে দেখেন কত মানুষ কত ভাবে সলাত আদায় করে, কেউ বুকের উপর হাত বাঁধে, কেউ হাত ছাড়া ছেড়ে দিয়ে নামাজ পড়ে, পড়ে না। কিন্তু কোনদিন সেখানে মারামারি হয়েছে ঝগড়াঝাটি হয়েছে দেখি না। কারণ হলো তারা এগুলোর চাইতে মূল তাদের যে আকর্ষণ, যে দৃষ্টি, সেটা হলো আকীদার দিকে। আকীদা বিশুদ্ধ করো, ইমানটাকে কুফর মুক্ত করো, ইমানটাকে শিরক মুক্ত করো, ইমানটাকে নেতাত মুক্ত করো, ইমানটাকে বেদাত মুক্ত করো, এটাই হলো মুখ্য বিষয়। এটা দাবা বাইরা এবং বাইরা সমাজের যত সমস্যা আমরা দেখি এই সব সমস্যার মূলে আকীদার সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরিকু আস-সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জানাকারী জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। যদি সে মুমিন থাকতো তাহলে সে জেনা করতে পারত না। তাহলে যে লোকটা জেনা করে এই লোকের সমস্যা ইমানের মধ্যে সমস্যা, ইমানের সমস্যা দেখা দেওয়ার কারণে তার আমলে তার কাজে কর্মে সমস্যা দেখা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক চুরি করে এই লোক যদি ইমান থাকত, ইমানটা যদি সঠিক থাকত তাহলে সেই চুরি করতে পারত না। যে লোকটা মদপান করে এই লোকটা যদি ইমানদার হইত, ইমানটা যদি বিশুদ্ধ হইত মদপান করতে পারত না। তাহলে চুরি বলেন, জেনা বলেন, মদপান বলেন, জুয়া বলেন, আজকে বাংলার ঘরে ঘরে বিভিন্ন রকমের জুয়া আর জুয়া, জুয়ার কত প্রকার, বিভিন্ন রকমের জুয়া। কোন কোন এলাকা আছে খেলাধুলা কেন্দ্রিক জুয়া আছে না, আপনাদের এলাকা মনে হয় নাই, কত রকমের জুয়া, বিভিন্ন রকমের। এই জুয়ার সমস্যা বড় সমস্যা, কিন্তু এটা মূল সমস্যা না। মূল সমস্যা কিসের? আকীদা, তার ইমানের, তার বিশ্বাসের। ফজরের নামাজের সময় মুসল্লিরা ঘুম থেকে ওঠে না, ফজরের জামাতে দেখা যায় এক কাতার মুসল্লিও হয় না, কোন কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আসলে ওই এলাকার মানুষের আমলে সমস্যা না, ওই এলাকার মানুষগুলোর ইমানে সমস্যা, আকীদে সমস্যা। দেখেন একই ব্যক্তি, ওই ব্যক্তির যদি ফ্লাইট থাকে রাতের তিনটায়, যদি বিদেশে যাওয়ার জন্য তার ফ্লাইটটা হয় রাতের তিনটায়, দেখবেন ওই লোকটা যদি বারোটার সময় ঘুমায়, এগারোটার সময় ঘুমায়, দশ মিনিট পর পরে পনেরো মিনিট পর পর উঠে আর ঘড়ি দেখে, উঠে আর ঘড়ি দেখে, কারণ তার ভিতরে বিশ্বাস, তার আকীদা, এই বিমানটা যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে আমার অনেক টাকা ক্ষতি হইতে পারে, চাকরির সমস্যা হইতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে, ক্ষতি হইতে পারে। এই বিশ্বাসটাই, আকীদাটা তার অন্তরে ভালোভাবে বর্তমান হয়ে ঢুকে গেছে। এই জন্য লোকটা ঘুমায় আর উঠে, ঘুমায় আর ঘড়ি দেখে, ঘুমায় আর লাফ মারি উঠে। কিন্তু ওই একই ব্যক্তি ফজরের নামাজ না পড়লে সে জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাযিল করে বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ মুসল্লি না হওয়া। ওই লোকটাই জানে ফজরের নামাজটা না পড়লে তাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু লোকটা ফজরের আযান হয়ে গেল, সূর্য উঠে গেল, তারপরেও ঘুম থেকে উঠে নাই। কারণ হলো কি, ওই একটা ফ্লাইট মিস হবে, বিমান মিস হবে, এই জন্য যদি এতবার উঠতে পারে, এতবার ঘড়ি দেখতে পারে, কিন্তু জাহান্নামে চলে যাচ্ছে তার জন্য সে উঠল না। এখানে মূলত সমস্যা তার আমলে না, তার ইমানে আকীদা, তার আকীদার ভিতরে, তার বিশ্বাসের ভিতরে দুর্বলতা রয়েছে। এই বিশ্বাসের দুর্বলতার কারণে লোকটা উঠতে পারে না। দেখবেন একই ব্যক্তি সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান বিষপান, লেখা আছে না ধূমপান এই কথাটা লেখা আছে সব জায়গায়, কিন্তু কোন মানুষ দেখবেন এই লোকটাকে যদি বলেন ভাই আমি আপনাকে একটু বিষ এনে দিচ্ছি এক চামচ বিষ খান, বিষ যে মানুষের ক্ষতি করে, বিষ খেলে যে মানুষ মরে যায় এটা আপনি বুঝবেন কেমনে, এক চামচ বিষ এনে দিই আপনি একটু খেয়ে দেখেন জীবনে একবার খারাপ জিনিস না খেয়ে দেখলে এটা যে খারাপ আপনি বুঝবেন কেমনে। অনেকে বলে এটা যে খারাপ সিনেমা খারাপ নাটক খারাপ এটা যদি একবার না দেখি তো বুঝবো কেমনে, খারাপ জিনিসও করে একবার দেখা লাগে তাহলে বুঝবো যে এটা খারাপ, না বুঝবো কিভাবে। তো বিষ খেলে যে মানুষ মরে যায় এটাও তো একবার খাই দেখা দরকার, কি বলেন না বুঝবেন কেমনে যে এটা খেলে যে মানুষ মরে যায়। আচ্ছা কোন একজন মানুষকে যদি বিনা পয়সায় কিনে দেন ভাই বেশি খাওয়া দরকার নাই এক চামচ খেয়ে দেখেন একটু পরীক্ষা করেন খাবে কেউ, আবার ওই লোকটাই দোকানের থেকে অনেক টাকা দিয়ে দিয়ে প্রতিদিন সিগারেট কিনে কিনে ধূমপান করতেছে, তাহলে আমি বলতেছি ধূমপান বিষপান, অথচ ধূমপান সে টাকা দিয়ে কিনে কিনে ধূমপান করতেছে আর বিষপানটা আমি তাকে কিনে এনে দিলেও সে বিষপান করে না, কি কারণে করে না বলেন তো দেখি, আকীদার কারণে, তার ভিতরে বিশ্বাস ঢুকেছে ধূমপান করলে মানুষ সাথে সাথে মারা যাবে না, ধূমপান করলে মানুষের সাথে সাথে ক্ষতি হয় না, পরবর্তীতে ক্ষতি হইতেও পারে নাও হইতে পারে। অনেক ধূমপানকারী আমাকে বলে সাহেব কত লোক ধূমপান করে না দেখেন তাদের অত হার্ট অ্যাটাক হয়, কত লোক ধূমপান করে না তাদের অত স্ট্রোক হয়, কত লোক ধূমপান করে না তাদের অত রোগ হয়, তাহলে এই ধূমপান করলে যে রোগ হবে এটা ঠিক না, তার ভিতরে আকীদা বিশ্বাস যে এটা করলে রোগ হইতেও পারে নাও হইতে পারে এই বিশ্বাস আছে, এই জন্য সে এটা খায় এটা ধূমপান করে, কিন্তু বিষপানের ব্যাপারে তার অন্তরে বদ্ধমূল হয়ে গেছে এটা খাইলে কোন অবস্থায় রেহাই না এটা মারা যাইতেই হবে, এই জন্য এই লোক কখনো বিষ খায় না কিন্তু ধূমপান করে। তাহলে আমার আপনার জিন্দগিতে যা কিছু ঘটে সবকিছুর মূল চালিকা শক্তি হইল আকীদা মূল বিশ্বাস, আকীদার কারণে আপনার পুরা জিন্দগি চেঞ্জ হয়ে যেতে পারে পরিবর্তন হইতে পারে, আবার আকীদা ঠিক না হইলে পুরা জিন্দগি পরিবর্তন নাও হইতে পারে। আকীদা এমন এক জিনিস এটা শুধুমাত্র আপনার বাহ্যিক লেবাসে পরিবর্তন করে না, অনেকে মনে করে দাড়ি রেখে দিছে মাথায় টুপি রেখে দিছে পাগড়ি বেঁধে ফেলছে জুব্বা পরে ফেলছে বা লোকটা হেদায়েত পাইছে, অনেকে হেদায়েত বলতে আমরা এটা বুঝি যে লোকটা দাড়ি টুপি পাঞ্জাবি হয়ে গেছে বা লোকটা হেদায়েত পাইছে, কিন্তু লোকটার ভিতরে দেখা গেল দুনিয়ার খারাপ সবকিছু রয়ে গেছে, আসলে লোকটা হেদায়েত পায় না, কারণ হেদায়েত এমন এক জিনিস, হেদায়েত মানে আকীদার পরিবর্তন, হেদায়েত মানে সহি আকীদা পাওয়া সহি বিশ্বাস পাওয়া, যে বিশ্বাসে পরিবর্তন হলে তার পুরো জিন্দগির সব পরিবর্তন হয়ে যাবে। দেখবেন অনেক মানুষ আছে দাড়ি তো বিপাঞ্জাবি সব ঠিক আছে আবার সুখ খায়, আছে না দাড়ি তো বিপাঞ্জাবিও আছে আবার বড় সুখ করো গ্রামে, দাড়ি টুপি পাঞ্জাবিও আছে আবার গোসো খায়, দাড়ি টুপি পাঞ্জাবিও আছে আবার জমির আলো কাটে, দাড়ি টুপি পাঞ্জাবিও আছে জামাতে প্রথম কাতারে পাওয়া যায় আবার দেখা যায় মানুষকে গালি গালাজ করে মানুষের বিগত করে মানুষের পিছনে শত্রুতা করে কত রকমের খারাপ কাজ সংগঠিত করে, বোঝা যায় এই মানুষটার আকীদার ভিতরে পরিবর্তন হয় নাই। এই মানুষগুলো ইসলাম গ্রহণের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বলেন নাই ও সাহাবী এতদিন পর্যন্ত শাক পড়তে এখন থেকে পাঞ্জাবি পরা শুরু করো, এতদিন মাথায় টুপি দাও নাই আজকে থেকে মাথায় টুপি দেওয়া শুরু করো, এতদিন দাড়ি রাখো না, আজকে থেকে দাড়ি রাখা শুরু করে দাও, এরকম কোন হাদিস পাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পরে এইগুলো করার জন্য প্রথম নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর জন্য বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার সংশোধন ঘটাইছেন, আকীদার পরিবর্তন ঘটাইছেন। আকীদার পরিবর্তন ঘটেছে, প্রত্যেকটা সাহাবীর পুরা জিন্দেগীর পরিবর্তন অটোমেটিক হয়ে গেছে। তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার আন্তর্জাতিক জীবন, পুরা জিন্দেগীতে এক বৈপ্লবিক পরিবর্তন এসে গেছে। এই সবকিছুর মূল চাবিকাঠি হল আকীদা। তাহলে আকীদা হল সবকিছুর মূল চালিকা শক্তি, মূল পরিচালক। তাহলে আকীদা কয় প্রকার কথা বলা, এতক্ষণ যা পড়াইলাম সব বলে গেছে। আকীদা কয় প্রকার? দুই প্রকার, একটা হলো সহি আকীদা, আরেকটা হলো বাতিল আকীদা। একটা সহি আকীদা, আরেকটা বাতিল আকীদা। এই দুই আকীদার যে কোনো এক আকীদার মধ্যে মানুষ আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ হয় সহি আকীদার ভিতরে আছে, অথবা মানুষটা বাতিল আকীদার ভিতরে আছে। যে কোনো একটা আকীদার ভিতরে আছে, হয় সহি আকীদা না হয় বাতিল আকীদা। এখন সহি আকীদা কোনটা, বাতিল আকীদা কোনটা, এটা চিনার উপায় কি? ওই আকীদাটা হবে সহি আকীদা, ওই আকীদাটা হবে বিশুদ্ধ আকীদা। যে আকীদা, যে বিশ্বাসের মধ্যে কোনো কুফরি নাই, যেই বিশ্বাসের মধ্যে কোনো শিরক নাই, যেই বিশ্বাসের ভিতরে কোনো নেফাক নাই, যেই বিশ্বাসের ভিতরে কোনো বেদাত নাই, এই বিশ্বাসটার নাম, এই আকীদাটার নাম সহি আকীদা। যদি আমার আকীদার ভিতরে কুফর থাকে, যদি আমার আকীদার ভিতরে শিরক থাকে, যদি আমার আকীদার ভিতরে নেফাক থাকে, যদি আমার আকীদার ভিতরে বেদাত থাকে, তাহলে আমার আকীদা বিশুদ্ধ হয় নাই, আমার আকীদা হইল বাতিল আকীদা, আমার আকীদা হইল। তাহলে সহি আকীদা, অনেকে বলে যে সহি আকীদা আবার কি জিনিস, যখন কারো কাছে বলবেন ভাই সহি আকীদা গ্রহণ করেন, সহি আকীদা ভাই যান, সহি আকীদা, সহি আকীদা আবার কি জিনিস, আমরা কি খারাপ আকীদার মধ্যে আছে, আমাদের আকীদা ঠিক নেই? দেখবেন সহি আকীদা কইলেই অনেক মানুষ খেপে যায়। সহি আকীদা আবার কি জিনিস, আমরা কি সব বাতিল আকীদার মধ্যে আছি? সহি আকীদা মানে আমার আকীদাটা সহি হবে, বিশুদ্ধ হবে উপর থেকে, শিরক থেকে, নেফাক থেকে, বেদাত। যদি আমার আকীদার ভিতরে এগুলো থাকে, তাহলে বুঝতে হবে আমি এখনো সহি আকীদার হই নাই। আমি হয়তো বড় মুক্তি সাহেব হয়ে গেছি, কিন্তু সহি আকীদার হই নাই। আমি হয়তো বড় মহাদ্দি সাহেব হয়েছি, কিন্তু সহি আকীদার হই নাই। আমি হয়তো বড় আলেম হয়েছি, বড় ইমাম সাহেব হয়েছি, কিন্তু এখনো সহি আকীদার হই নাই। আকীদা বিশুদ্ধ হতে হবে। তাহলে কয়টা জিনিস বলছি আকীদা সহি হইতে হইলে? চারটা মনে হয়েছিল। আমার আকীদাটা কুফর মুক্ত হইতে হবে, আমার আকীদাটা শিরক মুক্ত হইতে হবে, আমার আকীদাটা নেফাক মুক্ত হইতে হবে, আমার আকীদাটা বেদাত মুক্ত হইতে হবে। তাহলে আমার আকীদা হইল সহি আকীদা। তাহলে আমরা এই চারটা জিনিসের একটু বর্ণনা দিব যে এই চারটা জিনিস থেকে আমার আকীদাটা নিরাপদ হইতে হবে, আমার আকীদাটা সহি হইতে হবে, বিশুদ্ধ হইতে হবে, তাহলে আমি সহি আকীদা হব। এক নম্বরে আমার আকীদা, আমার বিশ্বাসের ভিতরে কোনো কুফর থাকা যাবে না, কোনো কুফর থাকা যাবে না। কুফরটা কি? কুফর থাকা যাবে না। কুফর হল আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের কোনো কিছু, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর কোনো জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্য থেকে কোনো জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে সন্তুষ্টি অসন্তুষ্টির ক্ষেত্রে কোনো জিনিস, এগুলোকে অস্বীকার করার নাম হল কুফর। কুফর মানে অস্বীকার করা, কোনো কিছু মানতে না পারা, অস্বীকার করা, এটার নাম কুফর। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, যেমন আল্লাহ রব্বুল আলামিন হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের একমাত্র খালেক। কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে, খালেক হিসাবে বিশ্বাস না করে, এটা হলো কি? কুফর। কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনকে রাজ্জাক হিসাবে, রিজিক দাতা হিসাবে একমাত্র বিশ্বাস না করে, এটা হলো কুফর। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের মুলকিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানার কোনো কিছু অস্বীকার করে, এটা হলো কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে যদি কেউ অস্বীকার করে, এটা হলো কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানল কিন্তু শেষ নবী হিসেবে, খাতামুন নবীয়িন হিসেবে মানে নাই, এটা হলো কুফর। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে অস্বীকার করল, এটা হলো কি? কুফর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের ক্ষেত্রে কোন একটা জিনিসকে অস্বীকার করলে এটার নাম হলো কুফর। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম আর গুণাবলী আছে, আল্লাহর নাম এবং সিফাত আছে, এগুলোর কোন একটাকে কেউ অস্বীকার করলে এতো হয় কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। তাদেরকে পরিত্যাগ করো যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে বিকৃতি ঘটায়। আল্লাহর নামের ভিতরে বিকৃতি ঘটানো, আল্লাহর সিফাতের ক্ষেত্রে কোন কিছুকে অস্বীকার করা, এটাও কুফর। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। কেউ যদি কয় না না না আল্লাহ আমার নামে কেমনি আল্লাহ নামে না, এটা হলো কি? কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। কেউ যদি বলে না না আল্লাহ আরশে আরোহণ করেন না, আল্লাহ বলতেছেন তিনি আরশে আরোহণ করেন, বান্দা কয় না তিনি আরোহণ, আল্লাহর সিফাতকে অস্বীকার করেন, এটাও কুফর। আল্লাহ রাব্বুল আলামিনের আকারের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেকবার দেওয়া হয়েছে। কেউ যদি কয় না না আল্লাহর সকল আকার নাই, এগুলো আমি স্বীকার করি না, তাহলে কি হবে? কুফর। আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদতকে অস্বীকার করলে এটাও হয় কুফর। যেমন কেউ সালাতকে অস্বীকার করলো, কুফর। যাকাত অস্বীকার করলো, হজ অস্বীকার করলো, সিয়াম অস্বীকার করলো, আল্লাহর কোন ইবাদতকে অস্বীকার করলো, এটা হয়ে গেল কি? কুফর। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মানা না মানার ক্ষেত্রে যদি আল্লাহর দ্বীনের কোন জিনিসকে অস্বীকার করে, ঠাট্টা বিদ্রোপ করে, অপছন্দ করে, তাহলেও হয় কি? কুফর। যেমন দাড়ি রাখাকে অপছন্দ করে, দাড়ি রাখো আল্লাহ দ্বীনের একটা অংশ, দাড়ি রাখা কি সুন্নত না ফরজ না ওয়াজিব? ফরজ। হাদিসের ভাষায় এটা সুন্নত, কিন্তু এটা একটা ফরজ ওয়াজিব। কোন কোন ফকিরা ওয়াজিব শব্দটা ব্যবহার করেছেন, কোন কোন ফকিরা ফরজ শব্দটা ব্যবহার করেছেন। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি তাকে অপছন্দ করি, তাহলে আমার কি হইল? কুফর। হেজাবকে অপছন্দ করি, বোরকা অপছন্দ করি, এটা কি? কুফর। আল্লাহর দ্বীনের কোন একটা জিনিসকে অপছন্দ করলে, কারাহিয়াত হইলে, এটা কুফর। আল্লাহ পাক বলছেন যে ফাআহবাতা আমালুহুম, তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল, কারণ তারা কারিহু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করছেন এটাকে সে অপছন্দ করছে। কোন এক জায়গায় আল্লাহর দিন বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, আপনি সুন্দর মতো ওখানে বসে আছেন, আপনি আল্লাহর দিনের প্রতি কুফরি করলেন, কোন এক জায়গায় গান বাজনা হইতেছে, গানবাজনাকে ইসলামে জায়েজ জানা যায়, হারাম কবিরা গুনাহ। কিন্তু আপনি গানবাজনার অনুষ্ঠানে বসে আছেন, বসে বসে গান বাজনা থেকে মজা পাইতেছেন, আনন্দ পাইতেছেন, গান বাজনা শুনে আপনি পুলকিত হইতেছেন, আনন্দে নাচতেছেন, হারাম জিনিসের মজা পাইলেন, হারাম জিনিসের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, এটাও আপনার জন্য কুফর। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এরকম কোন জায়গায় আমার দ্বীনের আমার আয়াতকে নিয়ে যেখানে ঠাট্টা বিদ্রোহ তামাশা হচ্ছে, তুমি সেখানে সন্তুষ্ট চিত্তে বসে আছো দেখার পরেও, তাহলে ইন্নাকুম ইযান মিসলুহুম, তুমিও তাদের মতো হয়ে যাবা। এটাও কুফর। ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটা বিশ্বাস করাও কুফর। কোন মুসলিমকে হত্যা করা, কোন মুসলিমকে মেরে ফেলা, ওয়াকাতালুহু কুফরুন, কোন মুসলিমকে কতাল করা, মুসলিমের সাথে কতালে যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়া, এটাও কুফর। গণকের কাছে গেলেন, গণক আপনাকে গায়েবের বিষয় ভবিষ্যতের বিষয় গণনা করে বলে দিল, আপনি বিশ্বাস করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল কৃত দ্বীনের প্রতি কুফরি করলেন। তাহলে এই জাতীয় অস্বীকার গুলো কাজগুলো করলে কি হয়? কুফর হয়। তাহলে কুফর মুক্ত হলে আমার ঈমানটা আকীদাটা সহি আকীদা, আর যদি আমার ঈমানের ভিতরে কুফর থাকে তাহলে বোঝা যাবে আমার আকীদা। আকীদা যদি ঠিক না থাকে, ঈমানের ভিতরে কুফর থাকে, তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ। সূরা আল মায়দা পাঁচ নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে, কোন আমল তার আর থাকবে না, সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আকীদা বিশুদ্ধ না হলে, কুফর মুক্ত না হইলে তার কোন আমলে কাজে আসবে না। দুই নম্বরে সহি আকীদা হইতে হলে আমার ঈমানটা আমার আকীদাটা শিরক মুক্ত হইতে হবে। শিরক মুক্ত তাওহীদি ঈমান না হইলে আমার আকীদা সহি না, আমার আকীদা বিশুদ্ধ না। শিরক মুক্ত আকীদা না হইলে, শিরক মুক্ত ঈমান না হইলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়দার সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানটাকে কখনো শিরকের সাথে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপদ আখেরাতেও নিরাপদ, এই মানুষগুলোই হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, শিরক মুক্ত ঈমান যার আছে সে হেদায়েত প্রাপ্ত মানুষ, দুনিয়াতেও সে নিরাপদ আখেরাতেও নিরাপদ। সুবহানাল্লাহ। সূরা আল মায়দার 72 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। নাউযু বিল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে যদি কেউ শিরক করে। তাহলে ঈমানটা হইতে হবে কি? শিরক মুক্ত। আমাদের ঈমানের ভিতরে শিরক আছে কি নাই? অসংখ্য শিরক এই দেশের, আমাদের ভাই বোনদের আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে অসংখ্য শিরক লুকাইত, একটা দুটা নয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক। সমাজে দেখা যায় অসংখ্য শিরক আর শিরক, শিরক আর শিরক। দেখা যায় অনেকে মানুষের কবরের সামনে গিয়ে আল্লাহর অলি মনে করে, আল্লাহর অলিদের কবরের সামনে গিয়ে সেজদা দিচ্ছে, এটা কি? অনেকে কবরের সামনে গিয়ে কবর বাসের কাছে দোয়া করতেছে, আমাকে এটা দেন, ওইটা দেন, আমার এটা দরকার, ওইটা দরকার, আমার রিজিকের দরকার, আমার অভাবে আছে, আমি অসুস্থ, আমার পরিবারের সমস্যা, আমার এই সমস্যা, এগুলো দূর করে দেন। বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কবরের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে, এগুলো কি? কবরের জন্য মান্নত করে করে নিয়ে যাচ্ছে, এটা কি? শিব কবরের উদ্দেশ্যে গরু ছাগল মহিষ নিয়ে রওনা দিচ্ছে, এটা কি? শিব এরকম কবর কেন্দ্রিক, দোয়া কেন্দ্রিক, মান্নত কেন্দ্রিক অসংখ্য আল্লাহর ইবাদতের মধ্যে সমাজে সেরে বিদ্যমান, আল্লাহর ক্ষমতা কেন্দ্রিক, রুবুবিয়ত কেন্দ্রিক অসংখ্য শিব। বাংলার মুসলিমদের ঘরে ঘরে প্রত্যেকের হাতে হাতে, গলায় গলায়, কোমরে কোমরে তাবিজ আছে না? দেখবেন খুঁজলে এক বাড়িতে 30-40-50 তাবিজ পাওয়া যাবে, প্রত্যেকের গলার মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে, বিভিন্ন জায়গায় জায়গায় খালি তাবিজ আর তাবিজ, তাওয়াক্কুলের শিব। কারণ একজন মুমিন তার বিপদ আপদ মুসিবত সবকিছু থেকে আশ্রয় প্রার্থনা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কিন্তু যখন মুমিন এই তাবিজের উপরে তাওয়াক্কুল করে তখন হয়ে যায় শির, এটার উপরে তাওয়াক্কুল করলে শির। অসংখ্য ইমানদার দেখা গেছে শিরকের মধ্যে আছে, অসংখ্য ইমানদার ভবিষ্যৎ গণনা ভাগ্য গণনায় বিশ্বাসী, রাশি গণনা করে, তুলা রাশি, পিচ্ছিক রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, এরকম রাশি গণনায় বিশ্বাস করে, হাতের রেখা গণনায় বিশ্বাস করে, বিভিন্ন রকমের গাইবি জ্ঞান, এলজেগাইবের জ্ঞানে বিশ্বাস করে, এগুলো হলো কি? শিরক। ইমানের ভেতরে শিরক থাকলে বুঝতে হবে তার আকীদা বিশুদ্ধ হয় নাই, তার আকীদার ভিতরে গণ্ডগোল আছে। এই জাতীয় অসংখ্য শিরক, এই শিরক থেকে আকীদাকে নিরাপদ রাখতে হবে, সহি আকীদা রাখতে হবে, নেপাক থেকে আকীদাকে মুক্ত রাখতে হবে। নেপাক মানে হলো আমার দাবি হলো ইমানের, কিন্তু আমার বাস্তবে কর্মকাণ্ড কথাবার্তা ইমানের সাথে মিলে না, কথাবার্তার মধ্যে কুফরি, কথাবার্তার মধ্যে শিরক। কিন্তু ইমানের ক্ষেত্রে দাবিদার যে আমি একজন পাক্কা ইমানদার, তাহলে আমি মিথ্যাবাদী, আমার কথায় আর কাজে। মুনাফিকরা এসে বারবার বলতো, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা আপনার কাছে এসে বারবার বলে, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ভালো করে জানি তিনি আমার রাসূল, তোমরা সাক্ষী দেওয়ার দরকার নাই, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছি, মুনাফিকরা অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী, তাদের ঈমানের সাথে তাদের কথার সাথে মিলবে, তাদের অন্তরের সাথে মুখের মিল নেই, তাদের অন্তরের সাথে কাজের মিল নেই, অন্তরে মুনাফিকি লুকাইত রাখে, প্রকাশ্যে তারা ইসলামের দাবি করে, তাহলে অন্তরের সাথে কাজের, কথার সাথে কাজের এই গরমিল পরিলক্ষিত হইলে বুঝতে হবে আকীদা সহি হয় নাই। যার আকীদা বিশুদ্ধ হবে তার ইমানের সাথে আমলের সাথে মিল থাকবে। অনেকের নামাজ নাই আমাদের দেশে, কয় ইমান ঠিক আছে আসা নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, হয় আমার ইমান কিন্তু, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু মজবুত, ইমান কিন্তু ঠিক আছে। তাহলে বোঝা গেল এই লোকের আমলের সাথে ইমানের মিল নেই, ইমানের সাথে আমলের মিল নেই। কিন্তু ইমান এক জিনিস, আকীদা এমন এক জিনিস, আকীদা ঠিক হইলে আকীদার টানে তার আমল ঠিক হয়ে যায়। কোন লোক রাত্রের বারোটায় একটায় তিনটায় সবাই ঘুমিয়ে গেছে বাড়িতে, কেউ আর কোনো দিকে জাগ্রত নাই, কিন্তু তার টয়লেটে যাওয়া দরকার। এই লোকের যখন নিজের টয়লেটে যাওয়ার নিজের দরকার হবে, টয়লেটে তাকে জায়গায় ঘুম থেকে তুলে ফেলে তুলে ফেলে না, এই লোক তখন এই কম্পন শীতের মধ্যেও ল্যাব কম্পন রেখে বাথরুমে যেতে বাধ্য হয়। তাহলে তাকে কিসে বাধ্য করল, তার টয়লেটে তাকে বাধ্য করেছে। কোন লোকের ভিতরে যদি আকীদা বিশুদ্ধ থাকে, ইমান বিশুদ্ধ থাকে, ইমানে তাকে বাধ্য করবে সালাত আদায়ে, ইমানে তাকে ল্যাবের নিচের থেকে কম্বলের নিচের থেকে টেনে বের করে ফেলবে। ইমান এত পাওয়ারফুল, এত শক্তিশালী, আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে আমল করতে বাধ্য করবে। ইমান এরকম এক জিনিস, এখন আমার আমল করতে বাধ্য করে না, ইমানের টানে মসজিদে যেতে পারে না, বুঝতে হবে ইমানের সমস্যা হয়ে গেছে, ইমানে অসুস্থতা হয়ে গেছে, ইমানের ভিতরে রোগ ধরে গেছে, ইমান ঠিক নাই। তাহলে ইমানটা ঠিক করতে হলে, সহি আকীদা করতে হলে ওই মুনাফিকি ছাড়তে হবে, ইমান আর আমলের সমন্বয়, ইমান আর আমলের মিল থাকতে হবে। চতুর্থ নম্বরে সহি আকীদা হইতে হলে বেদাতি আকীদা, বেদাতি বিশ্বাস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। যদি আকীদাটা বিশ্বাসটা যদি বেদাতি আকীদা থেকে মুক্ত না হয়, বুঝতে হবে সহি আকীদা হয় নাই। বেদাতি আকীদা কোনটা? যে আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোষণ করেন নাই, যেই আকীদা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পোষণ করেন নাই, এইরকম আকীদার পোষণ করার নাম হলো বেদাতি আকীদা। যেমন নতুন নতুন অসংখ্য আকীদা দেখবেন, যেই আকীদা গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না, সাহাবায়ে কেরামের আমলে ছিল না, পরবর্তীতে নতুন নতুন আকীদা বানানো হয়েছে। যেমন বলে যে আল্লাহ আহমদ আর আহাদ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো পার্থক্য নাই, এরকম দেখবেন বাংলার অসংখ্য মানুষ বিশ্বাস করে, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, আহাদ আর আহমদের মধ্যে কোনো পার্থক্য নাই, মাঝখানে খালি একটা নিমের পর্দা, নিমের পর্দা সরাই দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। মনসুর হাল্লাদের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর ভিতরে মনসুর হাল্লাহ ঢুকে গেছে, কি আকীদা, বেদাতি আকীদা। এই আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা পোষণ করেন নাই, কোন সাহাবীর ভিতরে আল্লাহ ঢুকে নাই, আল্লাহর ভিতরে কোন সাহাবী শুনছেন, কোন হাদিসে কখনো শুনছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর ভিতরে আলী ঢুকে গেছে, শুনছেন? কোন সাহাবীর ব্যাপারে কেউ কোনদিন শুনে নাই যে এই সাহাবি নিজেকে আনাল হক দাবি করছে, আমি আল্লাহ দাবি করছি, এই কথা শুনছেন কোনদিন? একজন সাহাবিও কোথাও নিজেকে আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হন নাই, একজন সাহাবির ভিতরে আল্লাহ ঢুকে নাই, আল্লাহর ভিতরে কোন সাহাবি ঢুকে নাই। তাহলে বোঝা যায় এই বিশ্বাসটা যেখানে আছে ওটা বেদাতি আকীদা। বেদাতি আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বিশ্বাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার মাটির তৈরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? নূরের তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমেও কোন জায়গায় বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসও বলেন, এমনকি 700-800 হিজরির পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে কোন আকীদার কিতাবের ভিতরেও এটা নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আকীদার কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার, এই কিতাবেরও প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। কারণ কি নাই কেন? এটা আকীদার কোন অংশ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর গোলাম, তিনি আব্দ, তিনি আল্লাহর রাসূল, আর তিনি ছিলেন মানুষ। আর মানুষ কিসের তৈরি এটা তো সবাই জানে। কোরআনে কতবার আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য দেখবেন একজন সাহাবি কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন নাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আল্লাহ পাক কি দিয়ে বানাইছেন, আপনি কিসের তৈরি, এই প্রশ্নটা সাহাবাই কেরাম করেন নাই। কেন করেন নাই? কারণ এটা তো প্রশ্ন আসার কথাই। কিন্তু পরবর্তীতে এসে 700 বছর পরে এসে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অতিরঞ্জন করে আবিষ্কার করে দিল ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, তিনি জিন্দা, তিনি জীবিত, সশরীরে জীবিত। এই জাতীয় নতুন নতুন আকীদা, এগুলোর নাম হলো বেদাতী আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিলাদ পড়লে, দরুদ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসে হাজির হয়ে যায়, অনেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চেয়ার রাখে, দেখছেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি এসে গেছে, লাভ করে দাঁড়াই গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এসে যায় সেখানে কি আর কারো ইমামতি করার অধিকার আছে? ইমামতি করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ রাসূল যদি ওখানে এসে যায় তো রাসূলকে ইমামতি করতে না দিয়ে আপনি ইমামতি করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আপনার এখানে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো মেহমানদারি করেন না কেন? কি বলেন, এই মাহফিলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি আসেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে মেহমানদারি করা লাগবে না কি? তো কই আসলো মেহমানদারি করতে দেখলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি কে খাওয়াইতে দেখলাম না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি আসে গেছে আপনি বুঝলেন কেন? একদিন আমার এক মুসল্লি বলতেছে, ও হুজুর, এই মক্কা বাজারে আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকরকে দেখছি, ঢাকা নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখছে, আর কাকে দেখছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখছে। তা আমি বললাম, ভাই কি কাজ করলেন, বড় একটা খারাপ কাজ করে ফেলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন, আপনি আমাদের মসজিদে নিয়ে আসতেন, এখানে একটু নিয়ে আসতেন, তাহলে আমরাও সাহাবি হয়ে যেতাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে কি হবে, তা আপনি আমাদেরকে এত বড় বরকত থেকে মাহরুম করে দিলেন, আমরা সাহাবি হতে পারলাম না, আর একটু আমাদের এখানে আসলে একটু মেহমানদারি করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু খাওয়াইতাম, কিছু কথাবার্তা শুনতাম আমরা আমাদের মসজিদে, আপনি কি কাজ করলেন, আল্লাহ রাসূলকে দেখলেন আর আমাদের এখানে আসবেন না? ওই আমি দৌড়াই গেছি, দৌড়াই যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর পাইলাম না, দৌড়াই পিছন থেকে গেছে যাই আর পাই নাই। এই যে আকীদা, এটা বেদাতী আকীদা। একজন সহি আকীদা তার হবে তিনি তার আকীদাকে এই সমস্ত বেদাতী আকীদা থেকে, যে আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোষণ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেন নাই, এইরকম আকীদা নতুন নতুন যেগুলো আবিষ্কার হয়েছে এগুলো থেকে আকীদাকে বিশুদ্ধ রাখতে হবে, তাহলে আমার আকীদা হবে কি? সহি আকীদা। সহি আকীদা হলে লাভটা কি, আর আকীদা বিশুদ্ধ না হলে ক্ষতিটা কি? এই আলোচনাটা করে আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সহি আকীদা হলে লাভটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সহি আকীদার বিনিময়ে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখির কালাম হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সহি আকীদা, যার সর্বশেষ অবস্থান সহি আকীদার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রবেশ করার পূর্ব শর্ত শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত, বিদআত মুক্ত সুন্নতে আকীদা, বিশুদ্ধ আকীদা, সহি আকীদা, এটা জান্নাতে প্রবেশ করার অন্যতম শর্ত। অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে আছে যে আকীদা বিশুদ্ধ হয়েছে তেমন কোন আমল ছিল না, আল্লাহ পাক আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে জান্নাত দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মুআবিয়া ইবনে হাকাম আস-সুরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এক রাখাল ছিল, আমার এক দাসী ছিল, ওই দাসী ছাগল চড়াইতো। ওই দাসী একদিন একটু এদিক সেদিক যাওয়ার কারণে একটা ছাগল বাগে নিয়ে গেছে, বাগে খেয়ে ফেলছে। এই কারণে আমি রাগান্বিত হয়ে আমার ওই দাসীটাকে একটা থাপ্পট মেরেছি, চকটাঘাত করেছি। পরক্ষণে আমার অন্তরের ভিতরে দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। আমি চিন্তা করলাম, আহারে কাজটা তো আমি ভালো করি নাই, কারণ সে তো ইচ্ছা করে এটা বাঘকে খাওয়ায় নাই, কোনো কারণে বাঘ আমার ছাগলটা নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা কাজ করে ফেলেছি, বা খারাপ কাজ। কি কাজ করেছো? এই কাজটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দাসীটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও দাসী বলো, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? দাসীকে এক নম্বর প্রশ্ন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তার আকীদা পরীক্ষা করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা সহিহ না বলো, সহি আকীদা না বাতিল আকীদা, এটা পরীক্ষা করার জন্য বলেন, আইনাল্লাহ, বলো আল্লাহ কোথায়? দাসী বলল, ফিসসামা, আল্লাহ তো আকাশে, আল্লাহ তো উপরে। জিজ্ঞেস করলেন, মান আনা, আমি কে, এটা জানো নাকি, আমাকে চিনো নাকি? বলল, আন্তা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আপনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আফিহা ফা ইন্নাহা মুমিনা, এই দাসীটাকে আজাদ করে দাও, এই দাসীটা তো মুমিন, সুবহানাল্লাহ। তাহলে ইমান পরীক্ষার জন্য নবী সরজন দুইটা প্রশ্ন করেছেন, একটা হলো আইনাল্লাহ, আরেকটা হলো মান আনা, আমি কে। তাহলে এই দুইটা বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে বুঝতে হবে তার আকীদা সহি। আজকে আমাদের তো এইটাই যে বড় সমস্যা, আল্লাহ কোথায় এটাই জানা। জিজ্ঞেস করে দেখেন আল্লাহ কোথায়, কি উত্তর আসবে? এক নম্বরে আসবে খবরদার, এটা বেয়াদবি প্রশ্ন, প্রশ্ন করা দাদা, আল্লাহ কোথায় এটা আবার জিজ্ঞেস করা, এটা জিজ্ঞেস করা দাদা, না খবরদার খবরদার, এই কথা আর বলিয়েন না, এই কথা বললে আপনার ইমান চলে যাবে। আল্লাহ কোথায় এটা জিজ্ঞেসও করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূলের ইমান গেছে? আল্লাহ রাসূলের যদি ইমান থাকে, জমিনে ইমান আর আছে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করেছেন, আইনাল্লাহ। আবার দেখবেন অনেকেরই জিজ্ঞেস করবেন, আল্লাহ কোথায়? আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ, তো গাছেও আল্লাহ, মাছেও আল্লাহ, পানিতেও আল্লাহ, জলেও আল্লাহ, স্থলেও আল্লাহ, যেদিকে তাকায় সেদিকে দেখি তুমি আর তুমি, সব জায়গায় আল্লাহ, সব জায়গায় আল্লাহ। ঠিক আছে, সব জায়গায় আল্লাহ, তাহলে যদি দোয়া করেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছেন, কেমনে করবেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কি বলো? আল্লাহ চারিদিকে হাত চারিদিকে ঘুরবে না, হাত খালি উপরের দিকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে হাত উপরের দিকে উঠে না, তো চারিদিকে তো ঘুরে না। যদি আল্লাহ চারিদিকে সব জায়গায় হবে, হাত তো চারিদিকে ঘুরাইতে হবে। আল্লাহর জিকির করতে করতে মাওলাকে খোঁজার জন্য বাস ধরে ধরে কোন দিকে উঠে, মাওলারে খুঁজতেছে, মাওলারে পাওয়ার জন্য বাস ধরে উপরের দিকে। তা আল্লাহ তো খালি উপরের দিকে না, আল্লাহ তো চারিদিকে আছে। তাহলে কবর স্থানে যায়, কবরে তো ঢুকে পাওয়ার কথা, কি বলেন? আল্লাহরে খুঁজতে খুঁজতে, মাওলারে খুঁজতে খুঁজতে নিচের দিকে ঢুকে গেছে, কারণ মাওলা নিচে আছে না, তো মাওলাকে খুঁজতে খুঁজতে নিচের দিকে ঢুকে গেছে, এরকম তো দেখা যায়। তাহলে বোঝা যায় যে অন্তরের ক্ষেত্র সাক্ষ্য দিচ্ছে আমার আল্লাহ উপরে, কিন্তু আমার আকীদা বলো, ক্ষেত্রের সাথে আমার আকীদা মিলতেছে না, কথার মিলতেছে না। আবার অনেকে জিজ্ঞাসা করবে, ভাই আল্লাহ কোথায়? কালবল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ আরশ, মুমিনের কলবে আছে, মুমিনের কলবে আল্লাহ ঢুকে থাকে। মিথ্যা কথা, বাতিল আকীদা, সহি আকীদা নয়। তাহলে সহি আকীদার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীটাকে বলছেন মুমিনা। তাহলে আপনার আমার আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমি আপনি মুমিন হই নাই। এই জন্য আগে আকীদা বিশুদ্ধ করা জরুরি। একজন প্রসিদ্ধ সাহাবী আমর ইবনে সাবিত আল হুসাইনি, তিনি একটা যুদ্ধে একটা জেহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে জেহাদ করতে করতে আহত অবস্থায় আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে এই জেহাদে আসার জন্য উদ্বুদ্ধ করেছিল? তুমি কি তোমার গোত্রের সম্মান রক্ষা, গোত্র প্রীতির কারণে এসেছিলে, নাকি আল্লাহ এবং রাসূলের প্রতি আকৃষ্ট হয়ে তুমি এসেছ? ওই লোকটা বলল, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এই যুদ্ধের ময়দানে এসেছি, জেহাদ করতে এসেছি। অনেকে তাকে আগে কখনো দেখে নাই, কারণ তিনি নতুন ইসলাম গ্রহণ করেছেন। জেহাদ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই লোকটার উল্লেখ করলেন, উসাইলিবের বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটা তো জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই লোকটা আহলুল জান্নাহ হয়ে গেছে, জান্নাতবাসী হয়ে গেছে ইমানের কারণে, ইমান আমার কারণে। লোকটার কিন্তু তেমন অনেক আমল নাই, মাত্র ইসলাম গ্রহণ করছে, মাত্র শহীদ হয়ে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে যুদ্ধ করতে করতে করতে করতে আহত হয়ে গেল। এই লোকটার নাম ছিল উসমান। লোকটা যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত আহত অবস্থায় আসলো। সবাই জিজ্ঞাসা করলো, এই মিয়া তুমি যুদ্ধে আসলো কি জন্য? বলে যে, আমি তো আসছি আমার কাউমের মর্যাদা রক্ষা করার জন্য, মানে আল্লাহ এবং রাসূলের মহব্বতে আসিনি, কওমের মর্যাদা রক্ষা করার জন্য যুদ্ধে আসছি। লোকটা মারা গেছে যুদ্ধ করতে করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া মিন আহলিন্নার, লোকটা তো জাহান্নামে হয়ে গেল। তাহলে লোকটা আমল করছে, লোকটা জেহাদ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু জেহাদ করেও জাহান্নামে গেছে। কারণ কি? আকীদা বিশুদ্ধ হয় নাই, আকীদা ঠিক হয় নাই। কারো যদি আকীদা শিরক মুক্ত থাকে, আকীদা যদি তাওহীদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আকীদাকে কিয়ামতের ময়দানে এত ওজন করে দিবেন যে ওজনের কারণে তার সমস্ত খারাপ আমলগুলো দুরিশ্বাস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি সহিহ মুসলিমের হাদিস, মান লাকিয়ানি বিতুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আমার কাছে যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, কোনদিন আমি আল্লাহর সাথে কোনো শিরক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার কাছে হাজির হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। অর্থাৎ তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, শর্ত হল লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে শিরক করে নাই। তাহলে তার আকীদা, তার ঈমানটা শিরক মুক্ত ঈমান ছিল। আরেকটা প্রসিদ্ধ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে হাজির করা হবে, যে ব্যক্তির বিশাল বিশাল 99 গলিয়ম দপ্তর তার আমল থাকবে, ওই আমলগুলো সব তার নষ্ট হয়ে যাবে, সব তার খারাপ আমল, খারাপ আমল, খারাপ আমল। ওই আমলগুলো দেখে ওই ব্যক্তি নিরাশ হয়ে যাবে, নাজাত পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে তোমার একটা ছোট্ট আমল আছে, যে আমলটা আমি আল্লাহ যদি বের করি তোমাকে দেখাই, এটা এত ওজন, এত শক্তিশালী, তুমি দেখলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট কাগজ বের করলেন, যে কাগজের ভিতরে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ তার বিশুদ্ধ ঈমানের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট কাগজটা মিজানের এক পাল্লা দিবেন, আর ওই 99 দপ্তর তার খারাপ আমলগুলো এক পাল্লা দিবেন। এই ছোট্ট কাগজটা তাওহীদের কাগজটা দেওয়ার সাথে সাথে ওই 99 দপ্তর বিশাল বিশাল গলিয়ম কিছুই মনে হবে না, এত ভারী হয়ে যাবে তাওহীদের কালেমাটা, তাওহীদি ঈমানটা এত ভারী যে এটার কারণে ওই 99 দপ্তর আমলে কিছুই না। এই জন্য আমার ভাইরা বোনেরা, ইমানটা বিশুদ্ধ করা জরুরি। ইমান বিশুদ্ধ হলে আমাদের যত রকমের সমস্যা, যত রকমের আমাদের সমস্যা, আজকে আমরা যত সমস্যায় ভুগতেছি, মাদকাসক্তি, ইফতিজিন, তারপরে জুয়া, আরো বিভিন্ন রকমের যত অপরাধ দেখতেছি, এই অপরাধগুলোর মূলে কিন্তু আমাদের আকীদার গণ্ডগোল, ইমানের গণ্ডগোল। ইমানকে বিশুদ্ধ করলে অটোমেটিক এগুলো ঠিক হয়ে যাবে। দেখবেন জ্বর হয় মানুষের শরীরে, জ্বর কোন রোগ না, তার অন্য রোগ আছে, ওই রোগের আপনার নমুনা দেখা গেছে যে তার ভিতরে কোন একটা রোগ, এটার বহিঃপ্রকাশ জ্বরের মাধ্যমে দেখা গেছে, কিন্তু তার চিকিৎসা জ্বরের না, চিকিৎসা করতে হবে ওই রোগটা। ওই রোগ নির্মূল হইলে জ্বর অটোমেটিক আর নেই চলে না। ঠিক আমাদের অসংখ্য রকমের পোড়া, সমাজের বিষপোড়া, সমাজের সমস্যা, এগুলো ভিতরে রক্ত সমস্যা, রক্ত দূষিত হয়ে গেছে। ইমান বিশুদ্ধ না, আকীদা বিশুদ্ধ না, আজকে আকীদার ভিতরে অসংখ্য রকমের শিরিক, বেদাত, কুফর, নেফাক ঢুকে গেছে। যতদিন পৃথিবীতে মুসলমান বিশুদ্ধ আকীদার অধিকারী ছিল, ততদিন সারা পৃথিবীর নেতৃত্ব মুসলমানের দিয়েছে। মুসলিমদের নাম শুনলে সারা দুনিয়া থরথর করে কাঁপত, কারণ তাদের ইমান ছিল বিশুদ্ধ ইমান। যখনই মুসলিমদের ইমানে ভেজাল ঢোকা শুরু হয়েছে, তখন আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের থেকে নিরাপত্তা তুলে নিয়েছেন। আজকে সারা দুনিয়াতে মার খাওয়া জাতি, নির্যাতিত জাতি একটাই, সেটা মুসলমান। কারণ এদের আকীদা সমস্যা, এদের ইমানের সমস্যা। আজও যদি সেই ইমান বিশুদ্ধ করতে পারে, তাওহীদি ইমানের অধিকারী হতে পারে, সারা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে দিবেন। এজন্য আমার ভাইরা বোনেরা, আমি সর্বশেষ যে কথাটা বলবো, যে আজকে আমাদের শুধু এখানে না, সমগ্র বাংলাদেশ ব্যাপী সকল ভাই বোনদেরই আমাদের ইমানের সমস্যা দেখা দিচ্ছে, আমাদের বিশুদ্ধ আকীদার সমস্যা, সহি আকীদার সমস্যা। এই জন্য আমাদের আকীদাকে বিশুদ্ধ করা জরুরি, ইমানটাকে বিশুদ্ধ করা জরুরি। আসলে আমাদের আমল বিশুদ্ধ হবে, দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি আকীদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামের মহা সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।